Book 2 21 21 محادثة قصيرة رقم 2 छोटो खाटो अड्डा 2 छोटो खाटो अड्डा 2 من أين أنت؟ আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? أنا من بازل. বাসিল থেকে. বাসিল থেকে. বাসিল في سويسرا. বাসিল সুইজারল্যান্ডে অবস্থিত. বাসিল সুইজারল্যান্ডে অবস্থিত. اسمحوا لي أن أقدم لكم السيد ميلر. আমি মিস্টার মিলারকে পরিচয় করাতে চাই। আমি মিস্টার মিলারকে পরিচয় করাতে চাই। হুয়া আজনাবি। সে একজন বিদেশী। সে একজন বিদেশী। হুয়া ইয়াতাকাল্লাম আদাত লুগাত। সে বিভিন্ন ভাষায় কথা বলে। সে বিভিন্ন ভাষায় কথা বলে। هل حضرتك هنا لأول مرة؟ আপনি কি এখানে প্রথমবার এসেছেন? আপনি কি এখানে প্রথমবার এসেছেন? لا، قد كنت هنا في العام الماضي. না، আমি গত বছরে একবার এখানে এসেছিলাম। না, আমি গত বছরে একবার এখানে এসেছিলাম। ولكن لمدة اسبوع واحد فقط. কিন্তু শুধুমাত্র এক সপ্তাহের জন্য। কিন্তু শুধুমাত্র এক সপ্তাহের জন্য। أتستمتع بوجودك عندنا؟ আপনার আমাদের এখানে কেমন লাগে? আপনার আমাদের এখানে কেমন লাগে? জিদ্দান আল নাস হুনা লুতাফা। খুব ভালো, এখানকার লোকজন খুব ভালো। খুব ভালো, এখানকার লোকজন খুব ভালো। ওয়া তুজিবুনি আল মানাযির আল তাবিঈয়া আইদান। এবং আমার এখানকার দৃশ্য খুব ভালো লাগছে। এবং আমার এখানকার দৃশ্য খুব ভালো লাগছে। মা হুয়া আমালাক? আপনি কি করেন? আপনি কি করেন? আনা মুতারজিম। আমি একজন অনুবাদক। আমি একজন অনুবাদক। أنا أترجم الكتب. أمي بوي أنوباد كوري. أمي بوي أنوباد كوري. هل حضرتك هنا لوحدك؟ أبني كي إخاني أكا أتشن؟ أبني كي إخاني أكا أتشن؟ لا، زوجتي، زوجي هنا أيضاً. نا. আমার স্ত্রী, আমার স্বামীও এখানে আছে। না, আমার স্ত্রী, আমার স্বামীও এখানে আছে। وهناك أطفالي الاثنان. এবং ওরা হলো আমার দুই সন্তান। এবং ওরা হলো আমার দুই সন্তান।